আমাদের উপস্থিত থাকতে একটা সুনির্দিষ্ট স্থানের দরকার হয়, আল্লাহর কোনো স্থানের দরকার হয় না। আল্লাহ যেভাবে চক্ষু চারাই দেখেন, আল্লাহ যেভাবে কান চারাই শুনেন, ঠিক তেমনিভাবে যখন কোনো স্থান বলতে কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন। আল্লাহর দেখার জন্য তিনি চোখের মুখাপেক্ষী নন, আল্লাহর শোনার জন্য তিনি কানের মুখাপেক্ষী নন, আল্লাহর উপস্থিত থাকার জন্য তিনি স্থানের মুখাপেক্ষী নন। কাজেই আমাদের উপস্থিত থাকা আর আল্লাহর উপস্থিত থাকায় ব্যবধান আছে। আমরা কোথাও উপস্থিত থাকতে হলে আমরা একটা স্থানের মুখাপেক্ষী হই। আল্লাহ সর্বত্র উপস্থিত থাকতে হলে কোনো স্থানের মুখাপেক্ষী হন না। আর আমাদের উপস্থিত থাকাটা একটা নির্ধারিত সুনির্দিষ্ট সময় স্থানে আমরা উপস্থিত থাকি। আল্লাহ কোনো সুনির্দিষ্ট স্থানে উপস্থিত থাকেন না, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাগুলি বিগত দুই বছর আমি সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরেছি, তাই আজকে সেই কথাগুলি আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, শুধুমাত্র ইঙ্গিত করতে যাচ্ছি আপনাদেরকে সেই কথার দিকে যে আমাদের সমাজে আজকাল কিছু লোকের আবির্ভাব এমন হয়েছে যারা বলে, কখনো বলে আল্লাহ আরশে ছাড়া আর কোথাও নেই, অথচ আল্লাহ কোনো কোনো আয়াতে আল্লাহ আসমানে আছেন বলেছে। সেই আয়াত যখন উল্লেখ করা হয় তখন বলে আসমানে ছাড়া আর কোথাও নেই। লক্ষ্য করুন, একবার যদি বলে আরশে ছাড়া আর কোথাও নেই, আবার যদি বলে আসমানে ছাড়া আর কোথাও নেই, তাহলে দুইটা কথা তাদের পরস্পর বিরোধী হইল কিনা? আরশে ছাড়া যদি আর কোথাও না থাকেন তাহলে আসমানে আছেন কিভাবে? আসমানে ছাড়া যদি আর কোথাও না থাকেন তাহলে আরশে আছেন কিভাবে? কাজেই ভ্রান্ত মতবাদের কোনো ঠিকানা নাই। মুসলমানদের বিশুদ্ধ মতবাদ হল আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, আল্লাহ সর্বত্র আছেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামা কুন্না গায়বিন, এমন কোন স্থান নাই যেখানে আমি আল্লাহ অনুপস্থিত, আমি সর্বত্র উপস্থিত। বুঝে থাকতে বলুন তো, আল্লাহর উপস্থিতিটা আমাদের মতো, আমরা উপস্থিত হতে গেলে কোনো একটা সুনির্দিষ্ট স্থানের মুখাপেক্ষী হই, আল্লাহ উপস্থিতির জন্য কোনো স্থানের মুখাপেক্ষী নয়। আমরা সুনির্দিষ্ট স্থানে উপস্থিত হই, আল্লাহ সর্বত্র উপস্থিত থাকেন। তাহলে আমাদের উপস্থিতি আর আল্লাহর উপস্থিতি একরকম হলো না ভিন্ন? তাই আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কিছু হতে পারে না। আল্লাহ যেভাবে উপস্থিত সেভাবে আর কেউ উপস্থিত হতে পারে না, আল্লাহ যেভাবে দেখেন সেভাবে আর কেউ দেখতে পারে না, আল্লাহ যেভাবে শোনেন সেভাবে আর কেউ শুনতে পারে না, আল্লাহ যেভাবে জানেন সেভাবে আর কেউ জানতে পারে না। আমাদের সমাজে যারা একবার বলে আল্লাহ আরশে ছাড়া আর কোথাও নন, আর একবার বলে আল্লাহ আসমানে ছাড়া আর কোথাও নন, আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, এদের আকীদা বিশ্বাস কোরআন সম্মত না কোরআনের এক আয়াতের পক্ষে আর এক আয়াতের বিপক্ষে? যে আয়াতে আল্লাহ বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই, যারা বলে আরশে অথবা আসমানে ছাড়া আর কোথাও উপস্থিত নন, আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই, তারা বলে অনুপস্থিত, আল্লাহ বলেন অনুপস্থিত নই, তাহলে তাদের কথা কোরআনের পক্ষে না বিপক্ষে? তাদের কথা কোরআনের বিপক্ষে। এইভাবে যারা কোরআনের কিছু আয়াত মানার দাবিতে অন্যান্য আয়াতগুলি সরাসরি অমান্য করে, এরা আমাদের সমাজে বেশ কিছু খুঁটিনাটি ব্যাপারেও নূতনভাবে ফাসাদের সৃষ্টি করেছে, ফেতনার সৃষ্টি করেছে। সেই ফেতনাগুলি হলো, মসজিদের নামাজের জমাতে শরিক হলে বারবার হাত তোলা, রুকুতে যাওয়ার সময় হাত তোলা, রুকুত থেকে উঠার সময় হাত তোলা, দুই হাত সিনায় বাঁধা, ইমামের পিছনেও সুরায়ে ফাতেহা পড়তে থাকা। ইমাম সুরাতুল ফাতেহা পরে শেষ করলে পরে সুরে আমিন বলা। এই সমস্ত ব্যাপারে ওরা বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে ফেতনার সৃষ্টি করে থাকে। আমার ইচ্ছা এদের সৃষ্টি করার মতো যে সমস্ত বিষয় সমাজে, যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে এরা ফেতনা ফাসাদের সৃষ্টি করে যাচ্ছে, সবগুলির বিস্তারিত জবাব আপনাদের সামনে লিখিত আকারেও তুলে ধরার ইচ্ছা আছে আমার, যদি আল্লাহ পূরণ করেন। মৌখিকভাবেও আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে আমার, যদি আল্লাহ পূরণ করেন। লিখিতভাবে এই সমস্ত ফেতনার জবাব আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনারা হয়তো অনেকেই জানেন সিলেট দরগা মাদ্রাসার থেকে একটা মাসিক পত্রিকা প্রকাশিত হয় আল কাসিম নামে, সেই পত্রিকায় আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি এদের সমস্ত ফেতনার জবাব। আমার লিখিত সেই প্রবন্ধটির হেডিং হল কুরআন হাদিস থাকতে মাজহাব কেন। এ পর্যন্ত 8 কিস্তি প্রকাশিত হয়েছে। আল্লাহ যদি আমার আশা পূরণ করেন, আমার ইচ্ছা এদের সৃষ্টি করা সমস্ত ফেতনার জবাব না দেওয়া পর্যন্ত আমার লেখা বন্ধ হবে না। এজন্য যারা সবিস্তারে জানতে চান, দরগা মাদ্রাসার থেকে প্রকাশিত আল কাসিম পত্রিকার প্রতি মাসে আপনারা দেখতে পারেন। আর এখানে তো সবিস্তারে আলোচনা করার মতো সময় সুযোগ নাই, কাজে এখানে খুব সংক্ষেপেই আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। গত 2 বছর এদের ফেতনা সৃষ্টি করার মতো একটা কথার আলোচনা সবিস্তারে হয়েছে, আল্লাহ কোথায় আছেন। তারা বলে শুধু আরশে আছেন, আর কখনো বলে শুধু আসমানে আছেন। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলতে পারেন আল্লাহ কোথায় আছেন, একটা কথার ফয়সলা হল। মুসলমানের বিশুদ্ধ আকীদা বিশ্বাস হলো আল্লাহ সবখানে আছে, কিন্তু আল্লাহর থাকা আমাদের থাকার মতো নয়, আল্লাহর থাকা আমাদের থাকার মতো নয়, সাথে এই কথাটাও মনে রাখতে হবে। এই কথাটা যারা মনে রাখেন না যে আল্লাহর থাকা আমাদের থাকার মতো নয়, আল্লাহর থাকা আল্লাহর মতো, আল্লাহ যেভাবে থাকতে পারেন সেইভাবে থাকেন। আমি মাত্র এই কতগুলি সীমিত পদ্ধতিতে থাকতে পারি, অন্যভাবে থাকতে পারি না। আমি এক জায়গায় থাকলে আর এক জায়গায় থাকতে পারি না, আমি একটা স্থানের মুখাপেক্ষি না হয়ে সেখানে থাকতে পারি না। আল্লাহ এক জায়গায় থাকলেও আর এক জায়গায় থাকতে পারেন, আল্লাহ কোনো জায়গার মুখাপেক্ষি না হয়েও সর্বত্র থাকতে পারে। বুঝে থাকলে বলুন আল্লাহর থাকা কি আমাদের থাকার মতো, না আল্লাহর থাকা ভিন্ন রকম? আল্লাহর থাকা ভিন্ন রকম, আল্লাহ সবখানে থাকেন, আমাদের থাকার মতো নয়। আমাদের থাকার মতো নয় কথাটা যারা জানে না বুঝে না, এরা প্রশ্ন করে, যারা বলে আল্লাহ আসমানের নিচে নাই, সরাসরি একবার আমাকে সরাসরি প্রশ্ন করছে যে আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে তো টয়লেটেও থাকবেন। আমি বললাম টয়লেটে থাকলে কি হয়, তাহলে তো আল্লাহ নাপাক হয়ে যাবে। আমি বললাম টয়লেটে নাপাক জিনিস থাকে, এই জন্যই তো তোমার যুক্তি আল্লাহ সেখানে থাকলে নাপাক হয়ে যাবে। বলো তো টয়লেটের নাপাক জায়গায় কোনোদিন তোমার দৃষ্টি পড়ে কিনা? বলল পড়ে। আমি বললাম তাহলে তো তোমার দৃষ্টিটাই নাফা। বলুন তো টয়লেটের নাফার জায়গায় কোনো মানুষের দৃষ্টি কি কখনো পড়ে? তখন কি দৃষ্টিটা নাফাক হয়ে যায়? তাহলে আল্লাহকে তোমার দৃষ্টির চেয়েও বেশি সংকীর্ণ মনে করলে কেন? তোমার দৃষ্টি যদি নাফাক জায়গায় পড়লে, দৃষ্টিটা নাফাক না হয়, তাহলে আল্লাহ নাফাক জায়গাতেও যদি থাকেন, আল্লাহ নাফাক হওয়ার মতো এত বড় জঘন্যতম মন মানসিকতা তোমার সৃষ্টি হলো কোথা থেকে? বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, চোখের জ্যোতি, এগুলি নাপাক স্থানে পড়লেও নাপাক হয় না, নাপাক স্থানে পড়লেও নাপাক হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান থাকলেও তিনি কখনো নাপাক হন না। তফসিরুল কোরআনের অর্থ একাধিকবার আমি আপনাদেরকে বলেছি যে কোরআনের ব্যাখ্যা, তফসিরুল কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা আমরা শুনব, কোরআনের ব্যাখ্যা আমরা জানব, কোরআনের ব্যাখ্যা আমরা বুঝব। এখানেও কথা আছে, কোরআনের সবগুলি ব্যাখ্যাই কি সহি না অনেকের ব্যাখ্যা ভুলও আছে, তাহলে কোরআনের ব্যাখ্যা যারা করেন তাদের কার ব্যাখ্যা সহি কার ব্যাখ্যা গলত, কোরআনের ব্যাখ্যা কীভাবে করলে সহি হয় কীভাবে করলে গলত হয়, বিগত বৎসরগুলিতে সবিস্তারে বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এজন্য আজকের মতো শুধু ওই কথাগুলির পুনরাবৃত্তি না করে আজকের মতো শুধু এইটুকু বলতে চাই যে আমরা কোরআনের গলত ব্যাখ্যা শোনার জন্য বোঝার জন্য এখানে আসিনি, আমরা বৎসরের পর বৎসর এখানে এসে থাকি কোরআনের সহি ব্যাখ্যা শোনার জন্য, কোরআনের সহি ব্যাখ্যা বোঝার জন্য। কেন আমরা কোরআনের সহি ব্যাখ্যা শুনতে চাই, সহি ব্যাখ্যা বুঝতে চাই, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদান লিন্নাস, এই কোরআন আমি নাজিলই করেছি মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন নাজিলই করেছেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হল পথ প্রদর্শন, কাউকে পথ দেখাইয়া দেয়, এর নাম হেদায়েত। সিলেট থেকে একটা মানুষ সুনামগঞ্জ যাবে, তাকে আপনি পথ দেখাইয়া দিলেন, আবিধানি করতে সে তাকে হেদায়েত বলা যেতে পারে, কিন্তু ইসলামের পরিভাষায় কোরআনের পরিভাষায় সুনামগঞ্জের পথ প্রদর্শনকে হেদায়েত বলে না, ইসলামের পরিভাষায় হেদায়েত বলে মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে, ইসলামের পরিভাষায় হেদায়েত বলে। চিরশান্তি চিরমুক্তির পথ প্রদর্শনকে কোরআনের পরিভাষায় হেদায়েত বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, কথার মর্ম কি দাঁড়ালো, কথার অনিবার্য মর্ম দাঁড়ালো আল্লাহ মানুষকে চিরশান্তির পথ প্রদর্শনের জন্য, আল্লাহ মানুষকে চিরমুক্তির পথ প্রদর্শনের জন্য কোরআন নাযিল করেছেন। এই চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকেই কোরআনের ভাষায় হেদায়েত। আমরা কোরআনের সহি ব্যাখ্যা শুনব কেন, বুঝবো কেন, হেদায়েত পাওয়ার জন্য, চিরমুক্তির পথ পাওয়ার জন্য, চিরশান্তির পথ পাওয়ার জন্য আমরা কোরআনের সহি ব্যাখ্যা শুনব, কোরআনের সহি ব্যাখ্যা বুঝব। যারা কোরআনের হেদায়েত গ্রহণ করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকিন। কোরআন সমস্ত মানুষকেই চিরশান্তির পথ দেখায়, চিরমুক্তির পথ দেখায়। এজন্য এক জায়গায় আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, কোরআন সমস্ত মানুষের জন্যই চিরশান্তির পথ প্রদর্শক, কোরআন সমস্ত মানুষের জন্যই চিরমুক্তির পথ প্রদর্শক। কিন্তু সমস্ত মানুষেই কোরআনের প্রদর্শিত পথ গ্রহণ করে না। আপনারা কি বলেন, সমস্ত মানুষ কোরআনের প্রদর্শিত পথ গ্রহণ করে না কিছু লোকে গ্রহণ করে? যে কিছু লোকে কোরআনের পথ গ্রহণ করে আল্লাহ কোরআনের ভাষায় তাদের উপাধি দিয়েছেন মুত্তাকিন। কোরআনের পথ যারা গ্রহণ করে তাদেরকে আল্লাহ কি বলেছেন, মুত্তাকিন। কোরআনের পথ কারা গ্রহণ করতে পারবে আর কারা গ্রহণ করতে পারবে না, এর একটা স্কেল আছে, একটা মাপকাঠি আছে, সেই স্কেল যদি আমাদের জানা থাকে, কোরআনের হেদায়েত কার কপালে আছে আর কার কপালে কোরআনের হেদায়েত নাই, কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আল্লাহ যে স্কেল নির্ধারণ করে দিয়েছেন সেই স্কেলটা যদি জানা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একায়াতে বলেন ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, যার মর্মার্থ হলো কোরআনের পথ চিনার পরে বুঝার পরে যারা সেই পথে চলতে চায়, আমি আল্লাহ তাকে কোরআনের পথে চলার তৌফিক দান করি। কোরআনের পথ চিনার পরে, বুঝার পরেও যারা সেই পথে চলতে চায় না, আমার কোরআন তাদেরকে পথ দেখায় কিন্তু আমি তাদেরকে সেই পথে চলার তৌফিক দান করি না। বলতে পারেন আল্লাহ কাদেরকে কোরআনের পথ বুঝার পরেও সেই পথে চলার তৌফিক দান করেন না? যারা কোরআনের পথ চিনার পরেও সেই পথে চলতে চায় না, আল্লাহ তাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। আমরা যারা তাফসীরুল কোরআন শোনার জন্য, বুঝার জন্য এখানে আসি, আমরা প্রত্যেকেই যার যার মনকে জিজ্ঞেস করি যে কোরআন আমাকে যে পথ দেখায় আমি সেই পথে চলার জন্য প্রস্তুত আছি কি? আমার মন যদি বলে যে কোরআন আমাকে যে পথ দেখায় আমি সেই পথে চলার জন্য প্রস্তুত, আল্লাহ বলেন আমি তোমাকে কুদরতি হাতে তোমার হাত ধরে আমার কোরআনের পথে চালিয়ে দেব। আর যদি কেউ তার মনকে একথা জিজ্ঞেস করার পর যে কোরআনের যে পথ আমি চিনলাম, শুনলাম, বুঝলাম, সেই পথে চলতে আমি প্রস্তুত আছি কিনা, মন যদি বলে আমি প্রস্তুত নই, আল্লাহ বলেন কোরআন তোমাকে পথ দেখাবে কিন্তু আমি আল্লাহ তোমাকে সেই পথে চলার তৌফিক দেব না। বুঝে থাকতে বলুন, কোরআন বুঝা আর কোরআনের পথে চলা কি এক কথা? এক কথা না। কোরআন বুঝাটাও একটা নূর, একটা আলো, একটা হেদায়ত। কোরআনের পথে চলাও আর একটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নূরের সমন্বিত অবস্থাকেই বলেছেন নূরুন আলা নূর। কোরআনের পথ চিনা একটা নূর আর কোরআনের পথে চলা আর একটা নূর, দুইটা নূরের সমন্বয় যাদের মধ্যে ঘটে তাদেরকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। দুইটা নূরের সমন্বয় যাদের মধ্যে ঘটে তাদেরকে কোরআন কোথা পর্যন্ত পৌঁছে দেয়? জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, চিরশান্তির স্থলে পৌঁছে দেয়, অশান্তির হাত থেকে চিরতরে মুক্তি প্রদান করে দেয় কোরআন। এই দুই নূরের সমন্বয় যাদের মধ্যে ঘটে। এই কথাগুলি বুঝলে আরেকটা আয়াতের মর্ম বোঝা খুব সহজ হয়ে যায়। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইশরাহ সদরাহু লিল ইসলাম। এর অনুবাদ হল আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে কোরআনের পথে চালাইয়া দিতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান অর্থাৎ আল্লাহ যাকে কোরআনের পথে চালাতে চান তার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েতের পথে চালাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কী? প্রশ্ন করলেন সাহাবাগণ রাসূলের কাছে কোরআনের একটা কথার ব্যাখ্যা চেয়ে, যে ইসলামের জন্য কোনো মানুষের অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা কী? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। আমি আগেই বলেছি কোরআন বুঝা একটা নূর আর কোরআনের পথে চলার জন্য প্রস্তুত থাকা আরেকটা নূর। আল্লাহর রাসূল যে বললেন যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন, এটা দ্বিতীয় নূর। কোরআনের পথে চলার জন্য প্রস্তুত হয়ে যায় তার অন্তর। যেই লোকের অন্তর কোরআনের পথে চলার জন্য প্রস্তুত হয়ে গেল তার অন্তরে প্রথম নূর আসলো না দ্বিতীয়টা আসলো? দ্বিতীয়টা আসলো। যেই লোক কোরআনের মর্ম বুঝতে পারল তার অন্তরে দ্বিতীয় নূর আসলো না প্রথম নূর আসলো? প্রথম, কোরআনের মর্ম বুঝা এটা অন্তরে আল্লাহর দেওয়া একটা নূর, আর কোরআনের পথে চলার জন্য অন্তর প্রস্তুত হয়ে যাওয়া এটাও আল্লাহর দেওয়া আরেকটা নূর। আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআন বোঝাটা আল্লাহর দেওয়া একটা নূর কিনা? কোথায় আছে নূরটা? অন্তরে। কোরআনের পথে চলার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এটা আরেকটা নূর আল্লাহ দান করেন মানুষের অন্তরে। বুঝে থাকলে বলুন তো কোরআন বোঝাটা দুই নম্বর নূর না এক নম্বর? এক নম্বর। কোরআনের পথে চলার জন্য মন প্রস্তুত হয়ে যাওয়া, অন্তর প্রস্তুত হয়ে যাওয়া, এটাও আল্লাহর একটা নূর। এক নম্বর না দুই নম্বর? দুই নম্বর। আল্লাহ বলেন নূরুন আলা নূর, এই দুই নূর যার অন্তরে একত্রিত হবে তাকে কোরআন সুদা পথে জান্নাতে পৌঁছে দেবে। বুঝে থাকতে বলুন কোরআনের একটা নূর যথেষ্ট না দুইটা নূর থাকতে হবে? একটা নূরের নাম কোরআন বুঝা, আর একটা নূর কোরআনের পথে চলার জন্য মনের প্রস্তুতি গ্রহণ করা। রাসুল যে বললেন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসুল, কোন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসুল বলেন এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। এতক্ষণের কথা বুঝে থাকলে দয়া করে বলুন এটা কি প্রথম নূর না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। প্রথম নূর কোনটা? কোরআন বুঝাটা হলো কোরআনের প্রথম নূর। প্রথম নূর আহরণ করার জন্য আপনারা তফসিরুল কোরআন সম্মেলনে আসেন, আর দ্বিতীয় নূর আপনার নিজে নিজে গ্রহণ করতে হবে, তখন এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। প্রথম নূর নিজে নিজে গ্রহণ করতে পারবেন না, কোরআন নিজে নিজে বুঝতে পারবেন না, কোরআন বুঝতে হবে যেখানে কোরআন বুঝার ব্যবস্থা আছে সেখানে। আমার কথা বুঝে থাকতে বলুন কোরআনের প্রথম নূর নিজে নিজে অর্জন করা যায় না, যেখানে ব্যবস্থা আছে সেখানে যেতে হয়, সেখানে যেতে হয়। কোরআন বুঝার ব্যবস্থা আছে এই তফসিরুল কোরআন সম্মেলনে, এখানে প্রথম নূর অর্জন করার জন্য এখানে আসতে হবে। কিন্তু এখান থেকে আপনাকে ঘাড়ে ধরে নামাজি বানিয়ে দেওয়া হবে না, এখান থেকে আপনাকে জবরদস্তি রোজা রাখানো হবে না, এখানে আপনাকে গায়ের দূরে সুদ মুক্ত করা হবে না, এখান থেকে আপনাকে বল প্রয়োগ করে গোশ মুক্ত হতে হওয়ার ব্যবস্থা করা যাবে না। সেটা আপনার নিজে নিজে করতে হবে, আপনার অন্তর থেকে ফয়সলা নিতে হবে। যেহেতু নামাজ পড়া কোরআনের পথ, আমি নামাজ পড়ার জন্য প্রস্তুত আছি, যেহেতু রোজা রাখা কোরআনের পথ, আমি রোজা রাখতে প্রস্তুত আছি, যেহেতু সুদ কুরি কোরআনের পথ নয়, আমি সেই পথ ছেড়ে দিতে প্রস্তুত আছি, যেহেতু গুসকুরি কোরআনের পথ নয়, আমি সেই পথ ছেড়ে দিতে প্রস্তুত আছি। বলুন আপনার সেই অন্তরের প্রস্তুতি এখান থেকে করে দেওয়া হয় না নিজে নিজে করতে হয়? নিজে নিজে করতে হয়। দুইটা নূরের প্রথমটা যেখানে পরিবেশ আছে সেখান থেকে সংগ্রহ করতে হয়, আর দুইটা নূরের দ্বিতীয়টা নিজে নিজে গ্রহণ করতে হয়। কোরআনের পথ, কোরআনের বিবরণ এই পরিবেশ থেকে শিখতে হয়, আর কোরআনের বিবরণ মতে চলার জন্য নিজের মনটা পুলিশের দ্বারা রেডি করতে হয়, সেনাবাহিনীর দ্বারা, সরকারি ক্ষমতার দ্বারা, না নিজে নিজে? কোরআনের পথে চলার সিদ্ধান্ত নিজে নিজে গ্রহণ করতে হয়। কোরআন বোঝাটা এক নূর, আর কোরআনের পথে চলার মনের সিদ্ধান্তটা আরেক নূর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসুল বলেন এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। এবার বলুন প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ, দ্বিতীয়টা। তার মন প্রস্তুত হয়ে যায় কোরআনের পথে চলার জন্য, মনের এই প্রস্তুতিটাও আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। মনের এই প্রস্তুতিটাও আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল, কার মনে আল্লাহ সেই নূর দান করলেন আর কার অন্তরে এই নূর দান করলেন না, সেটা বুঝারু ভাই? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে আল্লাহ কার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে দান করেননি, সেটা তিন লক্ষণের দ্বারা, তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে। আপনারা বুঝে থাকলে বলুন কার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, তা বোঝার উপায় কি? তিনটা আলামত। বোঝার উপায় কি? তিনটা আলামত। আল্লাহ রাসূল বলেন তিন আলামতের প্রথম আলামত হল, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন সে দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। দুই নম্বর আলামত, সে পরকালমুখী হবে। এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আলামত পরকালমুখী হবে। দুনিয়ামুখী হবে না এক নম্বর আলামত, পরকালমুখী হবে দুই নম্বর আলামত। বলতে পারেন আপনারা, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামতটা কি? দুনিয়ামুখী হবে। দ্বিতীয় আলামতটা কি? পরকালমুখী হবে। তিন নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই তিনটা কথার সামান্য ব্যাখ্যা না বুঝলে আপনাদের বুঝটাও পরিপূর্ণ হবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হতে পারে। এই জন্য তিনটা আলামতের সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল যে বললেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না, কথার ব্যাখ্যা কি? দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হল, হারাম উপায়ে দুনিয়াটা উপভোগ করার চেষ্টা করে, হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা করবে না। বুঝে থাকে বলুন তো, বর্তমান সমাজের কোনো মুসলমান কি দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করে? না, করে না। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা পর্দা পালন করে না, যারা হালাল হারামের ধার ধারে না, এরা কি মুখী? দুনিয়ামুখী। প্রমাণ হয়ে গেল তার অন্তরে হেদায়েতের নূর নাই। কি নাই? হেদায়েতের নূর নাই। দুনিয়াটা যে ব্যক্তি হারাম উপায়ে উপভোগের চেষ্টা করে তার অন্তরে হেদায়েতের নূর নাই। দুনিয়াটাকে হারাম উপায়ে যে ব্যক্তি উপভোগের চেষ্টা করে না, একটা প্রমাণ পাওয়া গেল, একটা আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। বুঝে থাকতে বলুন তো, কোনো মুসলমান চুরি করে কিনা? করে। জান্নাতের লোভে না দুনিয়ার লোভে? হালাল উপায় না হারাম উপায়? কোনো মুসলমান ডাকাতি করে কিনা? কোনো মুসলমান খুন খারাপি করে কিনা? কোনো মুসলমান সন্ত্রাস করে কিনা? কোনো মুসলমান জিনা ব্যভিচার করে কিনা? কোনো মুসলমান সুদ খায় কিনা? কোনো মুসলমান ঘুষ খায় কিনা? কোনো মুসলমান মদ খায় কিনা? কোনো মুসলমান গাঞ্জা খায় কিনা? বলুন কিসের লোভে? দুনিয়ার লোভে। হালাল উপায় না হারাম উপায়? এগুলি কিসের আলামত? দুনিয়ামুখী হওয়ার আলামত। এগুলি কিসের আলামত? দুনিয়ামুখী হওয়ার আলামত। প্রথম আলামতের দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে হেদায়েতের নূর নাই, হেদায়েতের নূর নাই। সারা জীবনই তফসির শুনে, সারা জীবনই নামাজ ছাড়ে না। প্রতি বছরই তফসির শুনে, কোনো বছরই সুদের কারবার ছাড়ে না। প্রতি বছরই তফসির শুনে, কোনো বছরই ঘুষ খাওয়া ছাড়ে না। সারা জীবনই কোরআন বোঝার চেষ্টা করে, সারা জীবনই ব্যবহার চলে। বলেন বলেন কি আছে কি নাই? প্রথমটা আছে, দ্বিতীয়টা নাই। কোরআন বুঝে দেন, প্রথম নূর আছে, কোরআনের পথে চলে না, দ্বিতীয় নূর নাই। এটা হেদায়েতের জন্য যথেষ্ট নয়। বুঝে থাকে আবার বলুন, কোরআন বুঝাই যথেষ্ট না? কোরআনের পথে চলার জন্য মনকে প্রস্তুত করতে হবে, মনকে প্রস্তুত করতে হবে। গেল প্রথম কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহর রাসূল যে বললেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হলো সে দুনিয়ামুখী হবে না। এবার বলতে পারেন দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা কি? দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করবে। দুই নম্বর আলামত, আখেরাতমুখী হবে। আখেরাতমুখী হবে কথার ব্যাখ্যা হলো যেসব কাজের সুফল আখেরাতে পাওয়া যায়, যেসব কাজের সুফল সেই সব কাজ নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে, একদিন দুই দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর, না জীবন ভর। বলুন, নমাজের আসল পুরস্কার আখেরাতে, রোজার আসল পুরস্কার আখেরাতে, সুন্নত তরিকা মতো জীবনযাপনের আসল পুরস্কার আখেরাতে। সুতরাং নমাজ নিয়া, রোজা নিয়া, এবাদত নিয়া, বন্দেগি নিয়া, নবীর তরিকা নিয়া, নবীর সুন্নত নিয়া কিছুদিন ব্যস্ত থাকা না জীবন বর, জীবন বর ব্যস্ত থাকবে। যে তার অন্তরে যে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এর দুই নম্বর আলামত। কত নম্বর আলামত? দুই নম্বর আলামত। এক নম্বর আলামত, দুনিয়াকে হারাম উফায় উপভোগের চেষ্টা করবে না। দুই নম্বর আলামত, আখেরাতে ফল পাওয়ার মতো আমল নিয়া জীবন বর ব্যস্ত থাকবে। এটা হলো যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার দুই নম্বর আলামত। তিন নম্বর আলামত, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ। বলুন তো আপনারা, যে ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে না, তার কি মরণ হবে না? তাহলে প্রস্তুতি গ্রহণ করলেই কি, না করলেই কি? মরণ তো মরণের টাইমেই হবে, প্রশ্ন আসতে পারে কি না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক প্রশ্নের জবাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানুষের মরণ দুই প্রকার, মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ হয় জাহান্নামের দুঃসংবাদ দিয়ে, আর এক প্রকার মানুষের মরণ হয় জান্নাতের সুসংবাদ দিয়ে। মরণকালে যে ফেরেশতা তার জান কবজ করার জন্য আসেন, এই ফেরেশতার বাহিনীর প্রধান ফেরেশতার নাম আশা করি সবাই জানেন, আজরাইল। ফেরেশতারে এক দল আছেন, এদের প্রধান হলেন আজরাইল। আজরাইল যখন তার বাহিনী নিয়ে উপস্থিত হন কোনো মানুষের জান কবজ করার জন্য, তখন হয়তো তাকে জাহান্নামের দুঃসংবাদ দিয়ে জান বের করেন, আর না হয় জান্নাতের সুসংবাদ দিয়ে জান বের করেন। তাহলে সমস্ত মানুষের মরণ কত প্রকার হলো? দুই প্রকার। জাহান্নামের দুঃসংবাদ পেয়ে তার মরণ হয়, অথবা জান্নাতের সুসংবাদ পেয়ে তার মরণ হয়। আমার কথা বুঝে থাকতে বলুন, আপনারা কি জাহান্নামের দুঃসংবাদ পেয়ে মরণ বরণ করতে চান, না জান্নাতের সুসংবাদ পেয়ে? জান্নাতের সুসংবাদ পেয়ে মরণ বরণ করতে পারে কারা? ওই রকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বুঝে থাকতে বলুন, জান্নাতের সুসংবাদ পেয়ে মরণ বরণ করতে পারে কারা? ওই রকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে যারা। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তার এই প্রস্তুতি গ্রহণ করাটা হলো তিন নম্বর আলামত, যে তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। সংক্ষেপে, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি, তা বুঝার উপায় কী, জানার উপায় কী? আল্লাহর রাসূল বলেন, তিনটি আলামতের দ্বারা বোঝা যাবে, জানা যাবে। এক নম্বর আলামত, লোকটা দুনিয়ামুখী হবে না। দুই নম্বর আলামত, লোকটা পরকালমুখী হবে। তিন নম্বর আলামত, লোকটা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তিনটা আলামত বুঝে থাকলে আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই মনে মনে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূরটা আছে কি নেই। নাকি টের পাওয়া যায় না? আমারটা আপনি টের পাবেন না, আপনারটা আমি টের পাবো না, কিন্তু যার যারটা প্রত্যেকেই টের পাব, টের পাব যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নেই। যদি কেউ টের পেয়ে থাকে যে আমি তো নামাজের ধারদারি না, আমি তো রোজার ধারদারি না, আমি তো ইবাদত বন্দেগীর ধারদারি না, আমি তো হালাল হারামের ধারদারি না, তাহলে কি টের পাওয়া গেল আল্লাহর দেওয়া হেদায়েতের নূরটা আছে না নাই? এমন মুসলমান সমাজে আছে কি না? এদের জন্য একটা সুসংবাদ বলে আমি আমার কথা শেষ করতে চাই। যারা টের পান যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, এদের জন্য একটা সুসংবাদ আছে, দুঃসংবাদ নয়, এদের জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা বলেই আমি আজকের মতো কথা শেষ করতে চাই। এদের জন্য সুসংবাদটা কি? যেই লোক টের পেল আমি তো নামাজ রোজার ধারদারি না, আমি তো হালাল হারামের ধারদারি না, আমি তো ইবাদত বন্দেগীর ধারদারি না। লোকটা টের পেল যে আমার অন্তরে হেদায়েতের নূর নাই, তার জন্য সুসংবাদটা হলো। আজকের তফসির শুনেই যদি আপনারা এই প্রতিজ্ঞা করেন মনে মনে, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন সুন্নত ছাড়ব না, আর কোনোদিন সুদ খাব না, আর কোনোদিন ঘুষ খাব না, আর কোনোদিন হারাম পথে চলব না, আজকের তফসির সম্মেলন থেকে যদি মনে মনে এই প্রতিজ্ঞা করে যেতে পারেন, আজকেই আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের আমাদেরকে তফসির বুঝার সাথে সাথে এক নূর পেলাম, তফসির মতো জীবনযাপন করার মতো দ্বিতীয় নূরটাও, হেদায়েতের দ্বিতীয় নূরটাও আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نستغفرك ونتوب إليك، فاغفر لنا ما سلف منا من الذنوب من صغائرها وكبائرها وزواهرها وبواطنها. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا الله من أمد الجبن الشمست بنا خطاتك খালিস অন্তরে তওবা করলাম। ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আমাদের মুর্দেগানকে মাফ করুন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগানকে সেহত আফিয়তের সাথে হায়াতে তৈয়বা তবিলা মুবারকা দান করুন। ইয়া আকরাম আল আকরামিন, আমরা যারা হাত উঠিয়েছি, ইয়া আল্লাহ আমাদের কার অন্তরে কি বাসনা আছে আপনি জানেন। ইয়া আল্লাহ আমাদের সবার জায়েজ মাকাসিদ পুরা করে দিন। ইয়া আল্লাহ সবার মুশকিলাতকে আসান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে শিফা, আমরা সবাই তো কম বেশি বিভিন্ন রোগে আক্রান্ত আছি, ইয়া আল্লাহ আমাদেরকে শিফায়ে কামেলা আজিলা এনায়েত করুন। ইয়া আকরাম আল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ তফসির কোরআন মাহফিলকে কবুল মঞ্জুর করুন। ইয়া আকরাম আল আকরামিন, ইয়া আল্লাহ যা আলোচনা শুনেছি আর যা আলোচনা হবে আল্লাহ সেই সব আলোচনা মোতাবেক আমাদের ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের জীবনকে গড়ার আমাদের তৌফিক দান করুন। ইয়া আল্লাহ খাতিমুল কোরআন পরিষদকে আপনি কবুল মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিনের খিদমতকে আপনি কবুল মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআনের কোরআন মাহফিলের আয়োজনে যারা যেভাবে সাহায্য করেছেন, করছেন, করবেন, ইয়া আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করুন। ইয়া আকরামাল আকরামিন, আর্থিকভাবে হোক, ইয়া আল্লাহ অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে যেভাবে সাহায্য করে যাচ্ছেন, ইয়া আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম মানসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আখযুলিল কাফারাত ওয়াল মুবতাদিআত ওয়াল মুশরিকিন। اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم فل هدهم، اللهم انزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. يا اكرم الاكرمين، يا الله ما دري دشتر پر رحم کرون، يا رب العالمين غريب دشتر پر رحم کرون يا رب العالمين. يا الله ইয়া আল্লাহ দেশের সার্বভৌমত্বের হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের ভৌগোলিক সীমারেখার হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের নাগরিকদেরকে সুখে শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করার সুব্যবস্থা করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা জাআল আলাইনা মান ইয়ারহামুনা, আল্লাহুম্মা জাআল আলাইনা মান ইয়ারহামুনা, ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। রব্বানা তাকাব্বাল تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين.